Book 2 ثمانية آت أوقات الساعة دينير شموي دينير شموي إذا سمحت ماف كوربين ماف كوربين من فضلك كم الساعة؟ অনুগ্রহ করে বলুন কটা বাজে? অনুগ্রহ করে বলুন কটা বাজে? شكرا جزيلا. আপনাকে অসংখ্য ধন্যবাদ. আপনাকে অসংখ্য ধন্যবাদ. إنها الواحدة. এখন একটা বাজে. এখন একটা বাজে إنها الثانية এখন দুটো বাজে এখন দুটো বাজে إنها الثالثة এখন তিনটে বাজে এখন তিনটে বাজে إنها الرابعة এখন চারটে বাজে এখন চারটে বাজে إنها الخامسة এখন পাঁচটা বাজে এখন পাঁচটা বাজে إنها السادسة এখন ছটা বাজে এখন ছটা বাজে إنها السابعة এখন সাতটা বাজে এখন সাতটা বাজে إنها الثامنة এখন আটটা বাজে এখন আটটা বাজে إنها التاسعة এখন নটা বাজে এখন নটা বাজে إنها العاشرة এখন দশটা বাজে এখন দশটা বাজে إنها الحادية عشرة এখন এগারোটা বাজে এখন এগারোটা বাজে إنها الثانية عشرة এখন বারোটা বাজে এখন বারোটা বাজে الدقيقة فيها ستون ثانية ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট সেকেন্ডে এক মিনিট হয় الساعة فيها ستون دقيقة ষাট মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিটে এক ঘন্টা হয় اليوم فيه 24 ساعة চব্বিশ ঘন্টায় এক দিন হয় চব্বিশ ঘন্টায় এক দিন হয়